শেষে ভোরে হয়তো পাখি গানে গানে তবু কেন মন উদাস হলো হয়তো বা সব ভালো মুছে যাবে হয়তো বা থাকবে না সাথে কেউ হয়তো বা মাঝ পথে পথটাও পুড়িয়ে যাবে চোখে সাজাতে রাত পার হয়ে যাব চলে যেতে যেতে দিন বলে হয়তো বা কান্নারও শেষ আছে বুঝি আমি এসে গেছি কিনারায় ও একদিন মাঝ রাতে রাতটাও পুড়িয়ে যাবে খুশি সাজাতে রাত পার হয়ে যাব চলে যেতে যেতে দিন বলে যায় আধারের শেষে ভোর হবে হয়তো পাখি গানে গানে তবু কেন চলে যেতে